وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في الكلام المجيد: فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وآخرين منهم لما يلحقوا بهم وهو السميع العليم. যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। গত সপ্তাহে আপনাদের সামনে বাংলাদেশের বর্তমান সমাজ চিত্র তুলে ধরেছিলাম, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে, যেটা মক্কা বিশ্ববিদ্যালয় নামে খ্যাত, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তার পরবর্তী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান চিত্র যা বিভিন্ন পত্রপত্রিকে বের হয়েছে সেগুলো তুলে ধরে আপনাদের সামনে আমরা বক্তব্য রেখেছিলাম। আজকে বলার চেষ্টা করব কিভাবে এই ধিকৃত নিকৃষ্ট এই সমাজটাকে পুনরায় উৎকৃষ্ট সমাজে পরিণত করা যায়, তার পথ এবং পদ্ধতি কি। আমাদের সামনে পথ যা বলা হয় দুটা, এক হল বুলেটের মাধ্যমে নির্বাচন করে অধিকাংশ এমপি অর্থাৎ জাতীয় সংসদে অধিকাংশ সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়ে সরকার পরিবর্তনের মাধ্যমে সমাজ পরিবর্তন করা। দ্বিতীয় রাস্তা হল বুলেটের মাধ্যমে বিরোধী লোকদেরকে হত্যা করে সেখানে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা। এই দুটি পথই এখন চলছে বাংলাদেশ সহ মুসলিম বিশ্বের বিভিন্ন এলাকায়। এই দুটি পথের কোনটাই ইসলামী পথ নয়, কোনটাই মুসলমানদের জন্য গ্রহণীয় পথ নয়। সবচেয়ে প্রিয় ব্যালটের পথ কেন একটা বাতিল পথ? প্রথম হল এটি কোরআনের সম্পূর্ণ বিরোধী। সূরা আল আনআম 116 আয়াতে আল্লাহ পাক এর তীব্র বিরোধিতা করেছেন। قال الله تعالى في الكلام المجيد: وإن تطع أكثر من في الأرض يضلوك عن سبيل الله إن يتبعون إلا الظن وإن هم إلا يخرصون. এর আগে বলা হয়েছে: وتمت كلمة ربك صدقا وعدلا لا مبدل لكلماته وهو السميع العليم. তোমার প্রতিপালকের কলেমা সত্যতা এবং ন্যায়পরায়ণতা দ্বারা পূর্ণতা প্রাপ্ত হয়েছে। লা মুবাদদাল আলে কালেমাতি, তার প্রেরিত এই কালেমা এই বিধানের কোন পরিবর্তনকারী নাই, অর্থাৎ কেয়ামত পর্যন্ত আল্লাহ পাকের প্রেরিত এই সত্য বিধান অপরিবর্তিত থাকবে, ভোটের মাধ্যমে কোরআন পরিবর্তন হবে না। বুঝতে পারছেন বিষয়টা? দুনিয়ার সমস্ত লোক যদি একদিকে চলে যায়, জাতিসংঘের ভোটাভুটির মাধ্যমে কোরআনের কোন একটি বিধানের যদি বিরোধিতা করা হয়, যিনি নিজেকে মুসলিম বলেন তিনি কখনই তা মানতে পারেন না। অতএব এখানে ভোট বাতিল হয়ে গেল না? অধিকাংশের এরপরে আয়াত আল্লাহ বলছেন: ওয়াইন তো তাই আকসারা মান ফিল আরদে, হে মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তুমি আনুগত্য করো অধিকাংশ মানুষের, অধিকাংশ জমিনবাসীর, জনপদের অধিকাংশ লোকের ইউদিল্লুক আন সাবিলিল্লাহ, ওরা তোমাকে আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট করবে, কারণ ইয়াত্তাবিউনা ইল্লা যান্না, ওরা কল্পনার অনুসরণ করে, ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওহুম ওয়াইনহুম ইল্লা ইয়াখরুসুন, ওরা অনুমান ভিত্তিক কথা বলে, আন্দাজি কথা বলে। যদিও আপনারা স্বীকার করবেন না, তবু এটাই বাস্তব। অধিক সন্ন্যাসী, তারপরে কি, গাজন নষ্ট। যত বেশি এমপি সংখ্যা বাড়বে তত বেশি মারামারির সংখ্যা বাড়বে। এদিন ইংরেজিতে একটা প্রবাদ আছে, লিস্ট গভর্নমেন্ট ইজ দ্য বেস্ট গভর্নমেন্ট, বেস্ট গভর্নমেন্ট ইজ দ্য লিস্ট গভর্নমেন্ট। সর্বোত্তম সরকার হল যে সরকারের ছোট্ট সরকার, আর ছোট্ট সরকার হল উত্তম সরকার। যে সরকারের মন্ত্রী সংখ্যা কম সেই সরকারের বিভক্তিও কম, কল্যাণও বেশি। যে সরকারের মন্ত্রী সংখ্যা বেশি শেষ করে গোলমাল বেশি, অকল্যাণও বেশি। সারা বাংলাদেশ কুড়িয়ে 10 জন যোগ্য লোক পাওয়া যায় না যারা রাষ্ট্র চালাতে পারে। 16 কোটি মানুষ ভোট দিয়ে যাদেরকে আপনারা বানিয়েছেন তাদের চেয়ে অপদার্থ কেউ আছে বলে সন্দেহ? এটা সচিব হতে গেলে যে যোগ্যতা লাগে, তাকে একদিন কেউ সচিব হতে পারে? আগে কি হওয়া লাগে, নিচের বসে জয়েন করতে হয় না, তার প্রশিক্ষণ দিতে দিতে দিতে দিতে সে একেবারে প্রায় 40-45 হাজার পরে গিয়ে সচিব হয়, তাই না? অত তার উপরে মাতব্বারি করবে 35 বছর বা 30 বছর একটা আনাড়ি যুবক, আই এম দ্য মিনিস্টার অফ দ্য মিনিস্টার, বাপরে বাপ আমি মিনিস্টার, এই বেটা সচিব খাতা পাতা নিয়ে আসো, বাস। মানে ও কিছুই বোঝে না, এমন কি যে কোথায় সই করতে হবে সেটাও জানে না। অথচ গণতান্ত্রিক কারণে তিনি হচ্ছেন আমাদের সর্বোচ্চ নেতা। এটাতেই আপনি বলবেন যে এটা ছেলে একটা পাগলের কারবার ছাড়া কোন না, বুদ্ধিমান লোকের কোন মূল্য সেখানে নাই। ফলে সচিবদের উপরে যাদেরকে আমরা বসাচ্ছি তারা নিঃসন্দেহে সচিবদের সাথে বেশি যোগ্যতা সম্পন্ন হওয়া উচিত ছিল, পৃথিবীর কোথাও সেটা নাই। আর এই কারণে আদালতের বিচারকদের গুরুত্ব বেশি। আদালতের বিচারককে ভোট দিয়ে হয় না যোগ্যতা দিয়ে হয়? যোগ্যতা দিয়ে হয়। আমি যত মন্ত্রী এমপি হই না কেন, আমি কিন্তু আদালতের রায়ের মুখাপেক্ষী। আদালত যখন সিদ্ধান্ত দিচ্ছেন গো টু দ্য জেল, আমি কি বলবো গো টু দ্য বঙ্গভবন হবে, খাটবে না? তো আপনি বলবেন আমি 16 কোটি মানুষের মন্ত্রী, তুই তো বেটা অনির্বাচিত একটা ম্যাজিস্ট্রেট, তো অনির্বাচিত ম্যাজিস্ট্রেটের গুরুত্ব বেশি না নির্বাচিত এমপির গুরুত্ব বেশি? নিঃসন্দেহে আপনারা বলবেন ওই এমপির মর্যাদা বেশি, ওই ম্যাজিস্ট্রেটেরই বেশি। তাহলে বোঝা গেল ব্যালটের চাইতে মেধার মূল্য বেশি, কথা ঠিক হল না? অথচ আমরা এখানে গিয়ে এমন একটা ভুল করেছি, আমরা মেধাকে অবমূল্যায়ন করে ব্যালটকে মূল্যায়ন করেছি বেশি। আর যে কারণে পৃথিবীর 117টি রাষ্ট্রে যেখানে গণতন্ত্র আছে সব জায়গাতে খালি মারামারি তন্ত্র, আর কিচ্ছু নেই। ওর নামই হল লাঠিতন্ত্র, লুটপাটতন্ত্র, গুন্ডাতন্ত্র, সোজা কথা বলি। কারণ ক্যাডার না বসলে আপনার জীবনে ভোটও পাবেন না, আর ক্যাডার বসতে গেলে টাকা খরচ হবে, আর বড়লোকদের দরকার বেশি। বড়লোক যত চুরি করুক না কেন তার কিচ্ছু বলতে পারবেন না আপনি, কারণ ও টাকা না দিলে আমার ইলেকশন হবে না। তো ফলে এই পথে কোন ইসলামপন্থী নেতা যেতে পারে না, যারা গিয়েছেন তারা চূড়ান্ত ভাবে ঠকেছেন, আরো ঠকবেন। অত ইসলামপন্থীরা সাবধান, এরা নবীদের তরিকা বিরোধী, কশিনকালে ভোটের মাধ্যমে আদর্শ প্রতিষ্ঠা লাভ করতে পারে না। এক কথায় এটা কোরআনের বিরোধী, এটা নবীদের তরিকা বিরোধী। হ্যাঁ আপনি বলবেন ঠিক আছে, তাহলে অধিকাংশের পরামর্শ ছাড়া মতামত ছাড়া তো আদর্শ কায়েম হবে না, এটা 100% কারেক্ট। কিন্তু শাসন কায়েম করতে গেলে যেটাই করতে যান আপনি, আদর্শের অনুকূলে মানুষ যদি তৈরি করতে না পারেন, শুধু হুকুম দিয়ে কি আদর্শ কায়েম হবে? কখনই হবে না। আপনাকে গ্রাসরুট পর্যায়ে, তৃণমূল পর্যায়ে মানুষের আকিদা পরিবর্তন করতে হবে। তাহলে ওই মানুষ যখন বুঝবে যে আমার নিজস্ব মনগড়া রায়ের চাইতে কোরআন এবং হাদিসের বিধান অধিকতর বেশি জনকল্যাণকর, তখনই মানুষ বলবে কোরআন হাদিসরা অন্য কিছু মানি না, মানব না, তাই বলবে না? সে বোঝেই না কোরআন হাদিস কাকে বলে, তার বিধানটাকে কিছুই জানে না, খালি আমি স্লোগান দিলাম মানুষকে ধর্মের নামে মানে একেবারে উত্তেজিত করে ভোটগুলো আদায় করলাম, এবার যখন ক্ষমতায় গেলাম এমন কাজ করলাম যে আমার প্রতিদ্বন্দ্বী বা বিরোধী বা আমার আদর্শের অনুকূলে নয় এমন কোন ইসলামী সংগঠনকে আগে গলা টিপে হত্যা করলাম অথবা তাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢোকালাম, এটাই কি আমার কাজ হবে নাকি? বলা হচ্ছে একটা ভোট যদি বেশি পায় তাহলে সে এমপি হবে, তাই না? এই একটা ভোট বেশি করার জন্য যে কোনো বাজে পন্থা অবলম্বন করাটা আমাদের জন্য এটা অনৈতিক ব্যাপার নয়, কিন্তু এটা হওয়া উচিত ছিল এইভাবে যে অধিকাংশ লোক যেটাকে পছন্দ করে সেইটা। এই জন্য মুসলিম নেতাদের উচিত হবে সর্বাগ্রে এই বিষয়ের জনমত নেওয়া যে হে বাংলাদেশের 16 কোটি মুসলমান বা বাকি 1 কোটি অমুসলমান, সবার উদ্দেশ্যে বলছি তোমরা কি কোরআন হাদিসের বিধান চাও না আমাদের নেতাদের নেত্রীদের মন গড়া বিধান চাও? এর উপরে আগে ভোট হতে হবে, কথা বুঝতে পারছেন? সেখানে অধিকাংশ রায় আমার দরকার আছে, কারণ অধিকাংশ লোক যদি কোরআন হাদিস না চায় তো জোরকে চাপিয়ে দেওয়া যাবে নাকি? এরপরে যে আলোচনা হবে, পরামর্শ হবে জ্ঞানীগুণীদের মধ্যে কাকে আমির করা যাবে, এটা করার দায়িত্ব সাধারণ জনগণের নয়, কারণ কে কতটুক যোগ্যতা রাখে না রাখে, অযোগ্য লোকেরা যোগ্য লোক চেনে না, বাংলা একটা কথা আছে না জহুরি জহর চেনে, তাই না? আপনি নিজে জহুরি নন, আপনি জহর চেনবেন কোথেকে? আপনি স্বর্ণকারের কিছুই বোঝেন না, আপনি তো মেকি সোনা কিনবেন বাজারে গিয়ে। সব জায়গায় গুণের কদর আছে, দুর্ভাগ্য বাংলাদেশের ন্যায় এই সব বিভিন্ন রাষ্ট্রে নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে মেধার বা গুণের কোনো কদর করা হয় না, যেজন্য আমাদের মধ্যে ভাই ভাই এত দ্বন্দ্ব মারামারি কাটাকাটি চলছে, ইসলামপন্থীরাও এই পাতানো ফাঁদে পা দিয়েছে, আমরা এই ফাঁদে পা দেই নাই, এটা ব্যালটের পথ, প্রতারণার পথ, এখানে যাওয়া যাবে না, কারণ কোরআনের বিরোধী, হাদিসের বিরোধী, আল্লাহ পাকের নির্দেশ, সাবের হুম ফিল আমরে, কাকে নেতা করবে তোমরা নিজেরা পরামর্শ করে একজনকে করো। বলা হয়নি যে সারা দেশব্যাপী ভোট নাও, কোন দিকে সংখ্যা বেশি হয় তাকে তুমি করো, এটা নিয়ম নয়, সব জায়গায় মেধা এবং যোগ্যতার পার্থক্য আল্লাহ পাক করে দিয়েছেন। আমার এবং আপনার দায়িত্ব হবে দেশের সর্বোচ্চ মেধাবী সন্তান যারা আছে তাদেরকে যথাস্থানে পৌঁছে দেওয়া, বসিয়ে দেওয়া। ইন্নাল্লাহ ইয়ামুরুকুম তুয়াদ্দুল আমানাত ইলা আহলিহা, আল্লাহ পাক তোমাদের নির্দেশ দিয়েছেন তোমরা আমানত যথাস্থানে সমর্পণ করো। নেতৃত্বের আমানত আমি কোথায় সমর্পণ করব? অবশ্যই নেতৃত্বের যোগ্যতা সম্পন্ন লোকদেরকে বসাতে গেলে ওইরকম লোকদেরকেই নির্বাচক বানাতে হবে, যে নির্বাচকরা বসে নির্বাচিত করবেন, কারণ আমাদেরকে আল্লাহ রসুল সাবধান করে দিয়েছেন, দেখো এজা বুসাদাল আমরু ইলা গায়রি আহলিহি ফানতাযির সাআহ, রাওয়াল বুখারী, যখন তোমরা অযোগ্য লোকের হাতে নেতৃত্ব সমর্পণ করবে তখন তোমরা কেয়ামতের অপেক্ষা করো। তার মানে কি, অযোগ্য লোকের হাতে নেতৃত্ব দেওয়া মানে হলো কেয়ামতের সে যাওয়া তাড়াতাড়ি, কথা বুঝলে? বোঝা গেল, এটা নির্ভর করবে নেতৃত্ব নির্বাচনের যে পদ্ধতি আছে সে পদ্ধতি। আল্লাহ নবী মৃত্যুর আগে বলে গেলেন, দেখো আলাইকুম বি সুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফা রাশিদিন আল মাহদিয়িন, তোমাদের উপরে অপরিহার্য হলো আমার সুন্নত অনুসরণ করা এবং আমার খোলাফা রাশিদিনের সুন্নত অনুসরণ করা, আমাকে এর পরে কিন্তু যাওয়ার অধিকার নাই, আমাকে দেখতে হবে ওমর ফারুক কিভাবে নির্বাচিত হয়েছিলেন, আমাকে দেখতে হবে ওমর আবু বকর সিদ্দিক কিভাবে নির্বাচিত হয়েছিলেন, এই চারজন খলিফা যেভাবে নির্বাচিত হয়েছেন আমাকে সেখানে চলে যেতে হবে, ইউরোপিয়ান বিশ্বে পাশ্চাত্য বিশ্বে কোথায় কি হচ্ছে না আমার দেখার কোন জরুরি না বিষয়, কারণ আমাকে মরতে হবে, আমাকে আল্লাহর কাছে হাজিরা দিতে হবে, আমাকে আল্লাহর কাছে গিয়ে আল্লাহর কাছে জান্নাত নিতে হবে, তাদের তো জান্নাত জাহান্নাম নাই, তাদের কাছে আমার কোনো আদর্শ পাওয়ার নাই, আমার আল্লাহ রসুল আমাকে যা বলে গেছে আমাকে সেখানে যেতে হবে। এ বিষয়ে আমাদের বই আপনারা পড়বেন, ইসলামী খেলাফত নেতৃত্ব নির্বাচন পদ্ধতি, এ বিষয়ে তাহারিকে কতগুলো সাম্বাদিক হয়ে গেছে, আমরা এ বিষয়ে যাদের ইমান আছে তাদেরকে বলবো দয়া করে ওগুলো একটু পড়ে দেখবেন, খোদ্দার সংক্ষিপ্ত সময় ডিটেলস বলা যাবে না, খালি এটুকুই বলছি একজন আমির নির্বাচিত হবেন মাত্র, আর বাকি সবাই হবে তার মনোনীত, নির্বাচিত আর কোথাও হবে না, এমপি নির্বাচন হবে না, ইউনিয়ন কাউন্সিল নির্বাচন হবে না, সব কোথাও নির্বাচন থাকবে না, কারণ নির্বাচন যেখানে গ্রুপিং সেখানে, নির্বাচন যেখানে মারামারি সেখানে ইসলামী সমাজ সংঘবদ্ধ ভাই ভাই মতন মহব্বতের সমাজ হবে, এখানে মারামারির সমাজ চলবে না। কথা মনে থাকবে তো? কারণ মুসলমান পরস্পর ভাই ভাই একটা দেহের মতো, এই দেহকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে এই গণতন্ত্র, এই নির্বাচন। এই নির্বাচন এত ভয়ঙ্কর একটা মারণাস্ত্র যে এই মারণাস্ত্র যে দেশে ঢুকেছে সেই দেশে ভাইয়ে ভাই মহব্বত নষ্ট করে দিয়েছে। একজন মাত্র আমির আপনি নির্বাচন করতে পারেন, এখানে আমার অধিকার আছে, তাও জাতির যারা শ্রেষ্ঠ সন্তান তারাই বসে এটা পরামর্শ করে এটা একজন আমি নির্বাচন করবে, তিনি জানতেও পারবেন না কে আমাকে নির্বাচন করলো, কে আমার পক্ষে কে আমার বিপক্ষে। যখন নিরপেক্ষ একজন লোক দল প্রার্থী বিহীনভাবে আমির নির্বাচিত হবেন, তখন কি তার নিজস্ব কোন দৃষ্টিভঙ্গি থাকবে? ওই দল লোকগুলো আমার, এই দল লোকগুলো আমার বিরোধী, এরকম দৃষ্টিভঙ্গি থাকবে নাকি? যখন নিরপেক্ষ তিনি হবেন তখন তার দৃষ্টিভঙ্গিটাও নিরপেক্ষ হবে, তার শাসনটাও নিরপেক্ষ হবে, সবাই তার কাছে সমান বিচার পাবে। এজন্য পরিষ্কারভাবে শুনে দেখেন, দলীয় শাসন ব্যবস্থা কশ্চিনকালে নির্দলীয় প্রশাসন উপহার দিতে পারে না। কথা ঠিক না? আর এই কারণে আদালতের বিচারকগণ কশ্চিনকালে দলীয় বিচারক হতে পারেন না। দুর্ভাগ্য আজকে আদালতও শেষ হয়ে গেল, বিশ্ববিদ্যালয় শেষ হয়ে গেল, সেখানেও দলীয় বিচার ব্যবস্থা শুরু হয়ে গেছে। শুনতে পাই যারা হাইকোর্টে যায় তারা দেখে কোন বেঞ্চটা ভালো, এখন তো চালু হয়ে গেছে এটা বিএনপির বেঞ্চ, এটা আওয়ামী লীগের বেঞ্চ। কেন? বিচারকের আওয়ামী লীগ বিএনপি কি বিচারক? বিচার নিরপেক্ষ, তাই না? দুর্ভাগ্য আমাদের দেশের নেতারা সবই বুঝেন কিন্তু আমল করেন কম, এটা হবে না। এই নির্বাচন ব্যবস্থা যতদিন আছে ততদিন শান্তির আশা করবেন না। এই পন্থা ইসলামী পন্থা নয়, এটি হল আমাদের মৌলিক বক্তব্য। দুই হল বুলেটের পন্থা, বুলেট মারো, রক্ত ঝরাও, বিরোধী খতম করো, আমাকে বসাও, ইসলাম কায়েম করো, এই কথা কোশ্চিন করে ইসলাম বলে নাই। ইসলাম সবসময় শান্তির ধর্ম, ইসলাম মানুষকে বুঝিয়েছে, দেরি হলেও তার কাছে মার খেয়েছে, তথাপি বুঝের বাইরে একটা মানুষকে জোর করে আনা হয়নি। লা ইকরাহা ফিদ্দিন কদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, দিনের ব্যাপারে কোন জবরদস্তি নাই, পথভ্রষ্টতা এবং হেদায়ত পরিষ্কার হয়ে গেছে। কোরআন এবং হাদিস যে হেদায়ত এটা স্পষ্ট সবার কাছে, সবাই এর সামনে মাথা নত করতে বাধ্য, ইচ্ছা হোক আর অনিচ্ছা হোক, সবাই কিন্তু কোরআন হাদিসের বিধানের কাছে মাথা নত করছেন, কিন্তু মুখে অত অনেকে বলছেন না। আল্লাহ রসুল কখনই হত্যা করে ইসলাম কায়েম করেন নাই। হ্যাঁ, দোষী হলে সে কথা স্বতন্ত্র, আপনি নির্দোষ একটা মানুষকে বোমা মেরে হত্যা করবেন আর বলবেন গণতন্ত্র কায়েম হয়ে গেল, আপনি শান্তির পুরোধা হয়ে গেলেন? জি না, আপনি শান্তির ফেরিওয়ালা বটে, কিন্তু আপনি হলেন অশান্তির ব্যবসায়ী, অস্ত্র ব্যবসা। যেমন সে যুগে মদিনাতে ইহুদি নাসারারা আউস এবং খাজরাজ দুই গোত্রের মধ্যে অস্ত্র বিক্রি করে উভয় গোত্র একে অপরের বিরুদ্ধে যুদ্ধ লাগিয়ে দিত, কারণ যুদ্ধ না লাগলে তো অস্ত্র বিক্রি হয় না, ঠিক না? একটানা যুদ্ধ চলতেই আছে, জঙ্গে বহুজ, জঙ্গে বহাস, মদিনার যুদ্ধ, আউসা খাজাদ, উভয় গোত্র শেষ, উভয় গোত্র অস্ত্রের স্বার্থে ওই ইহুদি নাসারের কাছে যায় আর তার সুদের ভিত্তিতে ঋণ দেয়, ওরা এদের রক্ত শোষণ করে, এই অবস্থা চলছিল মদিনার। অবশেষে তারা জঙ্গে বহাসের পরে আমার রসুলের আসার আগমন শুনে তারা চলে এলো মক্কাতে এবং আমার রসুলকে তারা হিজরতের জন্য দাওয়াত দিল। তাহলে আপনি আখিরি জামানের নবী, আমরা বায়াত করলাম মুসলমান হিসাবে, আপনি আমাদেরকে হিজরত করুন এবং আমাদের গোলমাল মিটিয়ে দিন। বায়াতের সময় সাতটা শর্ত আল্লাহ রসুল করেছিলেন, তার সর্বশেষ শর্ত ছিল ওয়ান লা নুনাজিয়াল আমরা আহলাহু, নেতৃত্ব নিয়ে ঝগড়া করব না, যদি তোমরা এটাকে বায়াত করো, প্রতিজ্ঞাবদ্ধ হও, তাহলে আমি তোমাদের কাছে হিজরত করব। কথা খেয়াল করেছেন? নেতৃত্ব নিয়ে ঝগড়া করাটা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে প্রথমেই। যদিন আমির কোরআন হাদিস মোতাবেক দেশ চালাবে, তদিন ওই আমিরের নেতৃত্বের দিকে তাকানোও যাবে না, তাকে পুরোপুরি সম্মান করে কাজ করে যেতে হবে যতক্ষণ তিনি কাফের না হবেন। তারা স্বীকার করল, তারপরে তিনি বায়াত নিলেন এবং মদিনায় হিজরত করলেন। এরপরে সেখানে ইসলামী সমাজ কায়েম হল, পরবর্তী ইতিহাস আপনাদের সামনে পরিষ্কার। ওই ইহুদিরা দেখলো ইনি আসার কারণে এদের মারামারি বন্ধ হয়ে গেছে, আর মারামারি না লাগলে তো অস্ত্রের ব্যবসা হবে না, টাকা কেউ নেবে না, তো মারামারি বন্ধ হলে সর্বনাশ হয়ে গেল না? আল্লাহ রসুল গিয়েই প্রথম যে কাজটা করলেন, মুহাজির আনসারদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন কায়েম করে দিলেন না, এমনকি আনসাররা বলল আমাদের যারা দুটা বউ আছে একটা বউ তালাক দিয়ে মহাজের ভাইকে দিয়ে দেবো, এর চেয়ে আন্তরিক ইতিহাস পৃথিবী কোথাও নাই। নিজেরা অভাবগ্রস্ত হওয়া সত্ত্বেও তারা নিজেদের উপরে মহাজের ভাইদেরকে অগ্রাধিকার দিয়েছিল, এই ভ্রাতৃত্বের ইতিহাস পৃথিবীর কোনো কোথাও আপনার পাবেন না। এইটা দেখেই ইহুদিরা প্রমাদ গুলো সর্বনাশ। আউস খাজরা দুদিন আগে মারামারি করত, আর আজকে তারাই ভাই ভাই হয়ে গেল। তাহলে তো আর আমাদের কোন ব্যবসা চলবে না, সুদ নেবে কে, ব্যবসা করবে মারামারি হলে তো অস্ত্র নিবে, তাই না? তো মারামারি তো নাই, তো অস্ত্র নেবে কি? এই অবস্থা দেখি একদিন এক বুড়ো ইহুদি, সে দেখলো সর্বনাশ, যে আউস খাজরা একসঙ্গে বসে গল্প করছে, তাহলে আমরা একদিন করলাম কি? ও বুড়োটা বুড়ো তো বধ, বুড়ো বয়স তারা আর বধ হয়, বুড়ো বয়সে আরো বেশি বধ হয়। যারা ভালো হয় তো ভালো থাকে, আর যারা আসলে জন্ম জোয়ান বসে বধ হয়, বুড়ো বয়সে অসাধ্য বধ হয়। ও দেখলো যে এরা তো আপসে বেশ মহব্বতের সঙ্গে বেশ গল্প করতেছে, এ সহ্য করতে পারল না। ও যে একজন যুবক ইহুদি বলে তুমি যাও তো ওদের সঙ্গে, বর্তমান বয়স তো ওদের বয়সে, ওদের মধ্যে বসে পড়ো। কি করতে হবে? যে পাঁচ বছর আগে যে যুদ্ধ হয়েছিল যুদ্ধ, ওই যুদ্ধের সময় আউস খাজরাজের বিরুদ্ধে যে সমস্ত বাজে কবিতা বলতো, খাজরাজ আউসের বিরুদ্ধে সব বাজে কবিতা বলতো, ওইগুলো তুমি মুখস্থ ওদের শোনাও, যাতে ওরা আকাশে গরম হয়ে যায়। ঠিকই তাই করলো, ও যে এমন এমন কবিতা বলা শুরু করে দিল যে উভয় গোত্রের সাহাবিরা পরস্পর বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে গেল, আসসালাহ আসসালাহ, অস্ত্র অস্ত্র বলে একদম পাগল হয়ে গেল, উত্তেজিত হয়ে বেরিয়ে গেল, উভয় গ্রুপে যুদ্ধ লাগে আর কি। একজন যে আল্লাহ নবীকে খবর দিয়ে, হে আল্লাহর রাসূল শিগগির আসেন, মুসলমানরা পরস্পর মারামারি শুরু করে দিয়েছে। তাই উনি দৌড়ে চলে গেলেন, এই সাবধান। আল্লাহ নবী দেখার পরে উভয় গোত্র দল ঠান্ডা হয়ে গেল, কি হয়েছে তোমাদের, খবরদার জানো না, মান হামালা আলাইনা সালাহ আলাইসামেন না, যে ব্যক্তি আমাদের দিকে অস্ত্র উত্তোলন করে সে মুসলিম দলভুক্ত নয়, তোমার কি মুসলমানদের খারিজ হয়ে যেতে চাও? তখন সবাই তওবা করলো, হে আল্লাহ রসুল শয়তান আমাদের পিছনে উস্কানে দিয়েছিল বলি আমরা এটা করেছি, আমরা তওবা করছি। আবার দুই দল মিলে কি মহব্বতের কান্নাতে শুরু হয়ে গেল, শয়তান কি সর্বনাশ আমাদের করে দিচ্ছিল। বুঝতে পারছেন বিষয়টা? ইহুদিরা সবসময় চায় মুসলিম রাষ্ট্রগুলো ধ্বংস হয়ে যাক, মুসলমানরা সরকারি দল আর বিরোধী দল দুই দল বানিয়ে দিয়ে দুই দলে মারামারি করো, দুই দলে রক্ত ক্ষয় হোক, অর্থ ক্ষয় হোক, মহব্বত ক্ষয় হোক, ধ্বংস হোক, দেশ ধ্বংস হোক, টাকা তো আমি আমার অস্ত্র তো বিক্রি হবে। উভয় দলের আমি মুরব্বী, চোরকে বলে চুরি করো আর মহাজনকে বলে তুমি সাবধান হও। এই চরিত্র নিয়ে ইহুদিরা সারা সেদিন যেমন মাদানী জীবনে আল্লাহ রসুলকে ডিস্টার্ব করেছিল, আজও ঠিক তেমনি মুসলিম নেতৃবৃন্দের পিছনে লেগে তাদেরকে ধ্বংস করার চেষ্টা করছে। আমাদের পিছনে কম লাগেনি, আপনার ইতিহাস জানান না, পিছনে ভুলে গেছেন নাকি 2005-এর ইতিহাস? খোদ ঢাকা থেকে বড় বড় পাশ্চাত্য নেতারা আমার নওয়াদোবাড়িতে আসে, আমার কাছে কত খাতির, কারণটা কি ছিল? এমনি আসে নাকি? কোনো মতেই তাদের পাতানো ফাঁদে আমরা পা দেয়নি সেদিন, পা না দেওয়ার কারণেই তো মাশাআল্লাহ গো টু দ্য জেল। কিন্তু এ সত্ত্বেও আমাদেরকে তারা নরম করতে পারেনি, আলহামদুলিল্লাহ এখনো টিকে আছে আদর্শের উপরে। দোয়া করবেন যেন আহলে হাদিস আন্দোলন এই আদর্শের উপরেই চিরদিন টিকে থাকতে পারে। জেল জুলুম ফাঁসি কাষ্ঠ কষ্টিনকাল এই আন্দোলন নেতৃবৃন্দকে কখনো এই আদর্শ চ্যুত করতে পারেনি বিগত দিনে, আজও পারবেন ইনশাআল্লাহ যদি আপনারা বেঁচে থাকেন। ছেলেদেরকে বলছি তোমরা সাবধান হও, তোমরা আমাদের ভবিষ্যৎ, যে তোমরা আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাও, তোমরা ধ্বংস হবে শুধু না, আদর্শ ধ্বংস হয়ে যাবে। যদি ইসলাম না থাকে আমার জীবন কি জন্য? আমার জীবনের সবচেয়ে বড় প্রয়োজন আমার আকিদা। মুসলমান সব বিক্রি করতে পারে, আকিদা বিক্রি করতে পারে না, ইমান বিক্রি করতে পারে না, কারণ ইমানের বরকতে আমি জান্নাত পাবো। সেদিন ইহুদি নাসারা যে চরিত্র ছিল, আজও ইহুদি নাসারা বিশ্ব একই চরিত্র নিয়ে কাজ করে যাচ্ছে। অতএব ভাইরা সাবধান, যত ব্যালটে বুলেটে যত কারবার দেখছেন দেশে বিভিন্ন দেশে, সবটার পিছনে ইহুদি নাসারা চক্রান্ত আছে। একটা অস্ত্র কিন্তু টাকা লাগে না, যে সেলটা কালকে খেতে পাইতো না আজকে বড় অস্ত্র নিয়ে ঘুরছে, কে তাকে টাকা দিচ্ছে? আজকে হুন্ডা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কে তাকে টাকা দেয়? পিছনে খুঁজলে অনেক কিছু পাবেন, কেসে ঘুরতে সাপ বেরিয়ে যাবে। খালি সাবধান করছে জাতিকে, হে বুলেটওয়ালারা সাবধান, বোমা মারি কখনই ইসলাম কায়েম হবে না। ইসলাম কায়েম হবে মহব্বতের মাধ্যমে, পারস্পরিক উপদেশের মাধ্যমে, ভাইকে বুকে টানার মাধ্যমে, তার অন্তরে আগে কোরআন হাদিসের বাণী প্রবেশ করানোর মাধ্যমে, সর্বাগ্রে তার অন্তরে আখেরাতের ভীতি ঢুকানোর মাধ্যমে। একজন লোকজন আখেরাতমুখী হবে, একজন লোকজন বিশ্বাস করবে আমাকে কালকে মরতে হবে এবং আমাকে অবশ্যই জান্নাত পেতে হবে, তখন সে ডানে বাদ দিয়ে সব কিছু বাদ দিয়ে আখেরাতকে অগ্রাধিকার দেবে, তখন আপনি মশলা মশলা বলেন সে গ্রহণ করবে। কিন্তু আপনি আখেরাতের কোন চিন্তা তাকে দিচ্ছেন না, খালি বলছেন চলো আমার সঙ্গে দল করো, তুমি জিহাদ করব, ক্ষমতা দখল করব, জান্নাতে চলে যাব। জি না, এইসব ধোকাবাজির মধ্যে ঢুকবেন না। দিন কায়েমের পদ্ধতি এবার আসেন, আল্লাহ বলে দিচ্ছেন হুয়াল্লাযী বাআথা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিম মুবীন وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم। এই দুটি আয়াতে দিন জ্ঞান পদ্ধতি বলে দেওয়া হয়েছে। তিনি সেই মহান সত্তা আল্লাহ যিনি রসুল প্রেরণ করেছেন বিল হুদা, হেদায়েত সহকারে। কাদের মধ্যে? তোমাদের মধ্য থেকে, ফেরেশতা নয়, মানুষের মধ্য থেকে তিনি রসুল প্রেরণ করেছেন মানুষকে সংশোধন করার জন্য। কি পাঠিয়েছেন তাকে দিয়ে? ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। তিনি নিজের বুদ্ধি দিয়ে তিনি কাজ করেন না, তাকে পাঠানো হয়েছে কোরআন দিয়ে, তিনি কোরআন মানুষকে শিক্ষা দেন, এবং হিকমা অর্থাৎ সুন্নাহ হাদিসের মাধ্যমে তিনি মানুষকে শিক্ষা দেন। এই দুটি মহাপবিত্র উৎস সমাজ পরিবর্তনের জন্য। কারণ আপনার একটা মত, আমার একটা মত, ওনার একটা মত, কোন মতের সমাজ পরিবর্তন করবো? মতের তো কোনো ঠিক নাই। আমাকে এমন একটা জিনিস আমার সামনে থাকতে হবে যা বিশুদ্ধ, যা অপরিবর্তনীয়, এবং সেটাই হচ্ছে আল্লাহ প্রেরিত কোরআন এবং সহি হাদিস, ঠিক না? এই বিশুদ্ধ বস্তুর সামনে থাকার পরেই তো আমরা আন্দোলনের একটা স্পিরিট সৃষ্টি হবে। তা আমি এমন একটা বিষয় নিয়ে আন্দোলন করছি, মানুষকে দাওয়াত দিচ্ছে এমন একটা বিষয়ের দিকে যে বিষয়ের মধ্যে কোনো খুঁত নাই, যে বিষয়ের মধ্যে কোনো ত্রুটি নাই। যালিকাল কিতাব কি আছে বলেন? লা রাইবা ফি। আমি এমন একটা কিতাব নিয়ে আমি আন্দোলন করি সমাজে যেখানে কোন সন্দেহ নাই। এই সাহস শুধুমাত্র মুসলমানদেরই আছে, অন্য কোন জাতির নাই যারা বলতে পারে যে আমার এই আদর্শে কোনো সন্দেহ নাই। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে মুসলমানদের জন্য রহমত নয়, এটা বিশ্ববাসীর জন্য রহমত। হে জগতের মানুষ, ফিরে এসো কোরআন এবং হাদিসের দিকে। এটা মানুষের তৈরি নয়, এটা আল্লাহ প্রেরিত কালাম, যে কালামে কোনো ত্রুটি নাই, যাতে কোনো সন্দেহ নাই। যদি আমরা ওই কালামের প্রতিষ্ঠার জন্য যে তরিকা আল্লাহ নবী অ্যাপ্লাই করেছিলেন সেই তরিকা আমাকে যেতে হবে। আল্লাহ নবী সালাত আদায় করেছেন, মাথায় ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, তিনি কি উঠে ওদেরকে লাঠি মেরেছিলেন না একটা থাপ্পড় মারেছিলেন? কিছুই করেননি। প্রতিষ্ঠিত রাষ্ট্রশক্তির বিরুদ্ধে সাংঘর্ষিক চেতনা সৃষ্টি করে যুবকদেরকে যদি আমরা সংঘর্ষে নামিয়ে দেই, হরতাল করি, মিছিল করি, বোমা মারি, যাই কিছু করি, উদ্দেশ্য সরকার বিরুদ্ধে যুদ্ধ করা, এই সাংঘর্ষিক অবস্থা নিয়ে যদি আমি দেশের সৃষ্টি করে দেয়, তাহলে বলুন দেশে সংঘর্ষ হবে না শান্তি হবে? সংঘর্ষই হবে। সংঘর্ষিক অবস্থা সৃষ্টি করে কোশ্চিন কালে দিন কায়েম করা সম্ভব নয়। কোন নবী রসুল এটা করেন নাই। ফেরাউন নিঃসন্দেহে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ অত্যাচারী সম্রাট ছিল, কিন্তু মুসা তার হাতে আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়েছিলেন লাঠি ফেললে সাপ হয়ে যেত না। ফেরাউনের সামনে যখন মুসা লাঠি ফেলল, এত বড় সাপ হয়েছে, ফেরাউন এক লাফ দিয়ে মুসার কোলে, মুসা ঠেকা, আমাকে বাঁচা, আমাকে বাঁচা, আমাকে গিলি ফেলে দিল আমাকে। এই পাওয়ার ছিল তার হাতে, এরপরও তিনি সেই পাওয়ার ফেরাউন বিদ্যা অ্যাপ্লাই করেন নাই। এমনকি ফেরাউন ডুবে মরল, মুসা নদী পার হয়ে গিয়ে মিশরের সিংহাসন দখল করলেন না, কারণ তিনি জানেন সিংহাসন দখল করার সাময়িক ব্যাপার, মানুষের হৃদয়ে দখল করার স্থায়ী ব্যাপার, এবং তিনি সেটাই করেছিলেন। আসুন ঈসার কাছে, ঈসাকে আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়েছিলেন মরা মানুষ জিন্দা করতে পারতেন তিনি, তাই না? কম বেজনাল্লাহ, ওঠো আল্লাহর হুকুমে, একটা মরা মানুষ 10 বছর আগে মারা গেছে, কবর ফিরে বেরিয়ে গেল, এই যে ক্ষমতাটা। অন্ধ মানুষ জন্মান্ধ, বিসমিল্লাহ বলে হাত মুলিয়ে দিলেন, চক্ষুষ্মান হয়ে গেল। এই ক্ষমতাওয়ালা মানুষ হযরত ঈসা আলাইহিস সালাম, তিনি এই ক্ষমতা প্রয়োগ করে তার যুগে রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারতেন না? করেন নাই। আমার নবীকে কম পাওয়ার বলছিলেন নাকি, যিনি ওই মক্কায় বসে অঙ্গুলি হেলুনে চাঁদ দ্বিখণ্ডিত করতে পারেন, তিনি কি ইচ্ছা করলে আবু জেহেল আবু লাহাবকে ধ্বংস করতে পারতেন না? করেন নাই। যখন মালিকুল জবাল আসলো তাহাতে ফেরাশা কান্নুল মানা ছেলে, তখন তিনি বললেন দেখো আমি চাই না যে এরা ধ্বংস হয়ে যাক, এরা আমার দিন কবুল করছে না বটে, কিন্তু ওদের সন্তানরা আমার দিন কবুল করতে পারে, অর্থাৎ ওরা ধ্বংস হোক এটা আমি চাই না। এই তো আমার নবীর ইতিহাস। আমার নবী বোমা মারল না, তুমি বেটা বোমা মারো কেন? তুমি কোন তরিকায় কাজ করছো? অতএব এই তরিকা চলবে না। অতএব আসুন সামাজিক সম্প্রীতি, সহানুভূতি, ঐক্য এবং সংহতি বজায় রেখে পারস্পরিক মহব্বতের মাধ্যমে আমরা সরকারকেও সংশোধন করার চেষ্টা করি, আমরা আমাদের বড় ভাইদের সংশোধন করার চেষ্টা করি, আমরা আমাদের রাজনীতিকদেরকেও সংশোধনের চেষ্টা করি, সর্বাগ্রে নিজের মধ্যে আত্মশুদ্ধি আনার চেষ্টা করি। নিজে যদি শুদ্ধ না হয় অপরকে শুদ্ধ করা যাবে? প্রত্যেকেই আমরা এক একটা মডেল হই যে আমরা সমাজের শান্তিপ্রিয় নাগরিক, আমরা অশান্তি চাই না। কোরআন হাদিসের বিধান এই, সবাইকে দাওয়াত দাও, বুঝিয়ে দাও, যে মেনে চলবে সে ইহকালে পরকালে সফল কাম হবে। আর যে ব্যক্তি মেনে চলবে না, আপনার মনে দুঃখ লাগবে, আপনি কিন্তু নেকিটা পেয়ে যাবেন, তাই না? আপনি গালি খেলেন, নেকি তো আপনি পাবেনই, কিন্তু আপনি সমাজের পক্ষে এমন অবস্থা সৃষ্টি করবেন না যে লোকেরা বলবে ইসলাম একটা জঙ্গি ধর্ম। এটা কেন বলবে? যে আপনার হাতে তিনি দেখেছেন হাতে বোমা, বোমা দিয়ে কখন ইসলাম কায়েম হয়? এটা কশ্চিন করে ইসলামী জীবন ব্যবস্থার নীতিমালার মধ্যে নয়। এজন্য দিন কায়েমের, সমাজকে শৃঙ্খলাবদ্ধ করার জন্য সমাজের শান্তি কায়েমের সর্বাগ্রে পদ্ধতি হবে এই, যুবকরা যেন কোরআন হাদিস শেখে। আমাদের দেশের সরকার যেন কোরআন হাদিসকে বেশি শিক্ষা দেওয়ার চেষ্টা করেন, বিশ্ববিদ্যালয়গুলোতে কোরআন হাদিস চর্চা হবে, মানুষ অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। অস্ত্র দিয়ে, লাঠি দিয়ে, জেল খাটিয়ে, মিথ্যা মামলা দিয়ে কশৃঙ্খল সমাজের শান্তি কায়েম করা সম্ভব নয়। এটা আমাদের বক্তব্য, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই বক্তব্যের উপরে আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমরা কশ্চিন গেলে অশান্তি চাই না, শান্তিপ্রিয়ভাবে আন্দোলন করে মানুষকে আমরা অশান্ত আদর্শ থেকে, শান্তিময় আদর্শ থেকে ফিরিয়ে আনতে চাই, যে পথে আমার রসুল গিয়েছেন। ওয়ুজাক্কিহিম, তিনি তাদেরকে আত্মশুদ্ধি এনে দিয়েছেন। আত্মশুদ্ধি ছাড়া কশ্চিন গেলে সমাজ শুদ্ধি সম্ভব নয়। কথা বোঝা গেছে? আগে আত্মশুদ্ধি চাই, আমি অন্যায় করব না, আমি তবা করব, তবেই তো আরেকজন লোক আমাকে দিয়ে শিখবে। আমি দুনিয়ার অন্বেষণ করব, আর অন্যকে ওয়াজ করবো, হবে নাকি? এগুলি দিয়ে এটা হবে না। সেজন্য আপনারা দয়া করে মৌলিক বিষয়টা বোঝার চেষ্টা করুন, এবং আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে যুব সংঘ এবং সুনামনি সংগঠন কোন পদ্ধতির কাজ করছে এটা বোঝার চেষ্টা করুন। আমাদেরকে আপনারা যাই বলুন না কেন, সেজন্য আল্লাহ রবির শত্রু ছিল, আমাদেরও যথেষ্ট শত্রু আছে। শত্রু মিত্র নিয়ে কোনো হক বাতিলের মান নির্ণয় হয় না। আদর্শিক সংগঠনে অবশ্যই বিরোধিতা থাকবে, এটা আছে, থাকবে চিরদিন। তাই বলে কি আমি আদর্শচ্যুত হব? তাই বলে কি আমি কোরআন সুন্নাহ ছেড়ে চলে যাব? অসম্ভব। আমাকে জান্নাত পেতে হবে। মৃত্যু যেমন সত্য, জান্নাত জাহান্নাম তেমনি সত্য। অতএব আমরা পরকালীন মুক্তি চাই, পরকালীন মুক্তির জন্য কোরআন এবং সুন্নাহর অনুসরণ চাই। প্রকৃত অর্থে আমাদের নিজ জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, এরপরে সবশেষে আমাদের রাষ্ট্রীয় জীবনে পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী আইন ও সংবিধান কায়েম হোক, এটাই আমাদের আন্তরিক কামনা। আল্লাহ নিকট আমাদের এটাই একান্ত প্রার্থনা। আল্লাহ, তুমি এর মাধ্যমে সমাজের শান্তি কায়েম করার তৌফিক আমাদেরকে দান করো। ছোট্ট ঘটনা যোগ করে দিই। আবু জেহেল বলছে যে এই সমস্ত কীর্তি দাস গুলাকে এত মারপিট করাই বেলালকে একবারে প্রচন্ড রৌদ্রের মধ্যে উপরে বুকের পরে পাথর চাপে দিয়ে করছে, এরা কেন মোহাম্মদের দিন কবুল করে? আমাদের কথা কেন থাকে না? এত টাকা পয়সা দিচ্ছি, বলছে তোরা আমাদের সাথে থাক, তোরা সব পাবি, এরপরে দিন কেন ছাড়ে না? সেদিন আবু জেহেলের যে প্রশ্ন ছিল, আজকেও যদি আমাদের যুবকদের মধ্যে ওই প্রশ্ন চলে আসে, সেদিন বেলাল দিনের জন্য, আখেরাতের জন্য জান দিয়েছে, আমরা যদি আখেরাতের জন্য সবকিছু নির্যাতন সহ্য করার জন্য মন তৈরি করতে পারি, সেদিন যে বেলালের মাধ্যমে সমাজ বিপ্লব হয়েছিল, আজকেও নির্যাতিত ইবনে মাসউদ আবহারের মাধ্যমে একইভাবে সমাজ বিপ্লব সাধিত হবে ইনশাআল্লাহ। অতএব হে যুবক, নির্যাতনকে ভয় করো না, আখেরাতের স্বার্থে দুনিয়ার সবকিছুকে বরণ করার জন্য নিজের জীবনকে আল্লাহর হস্তে কর্মের দেওয়া প্রস্তুত হয়ে যাও, ইনশাআল্লাহ সমাজ পরিবর্তন হতেই হবে, হয়ে যাবে যদি নাকি নবীদের তরিকে আমরা ফিরে আসি। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।